بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুরাইশের আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।